وليس له انتفاع ولا أرض نقصان، لأن الأوصاف لا يخلوها شيء من الثمن في مدرة العهد، ولأن أخذ الأمر بجواله عن مثله بأقل الناس المثمى، فإذا تضرر به وترك الضرر عن المشتري ممكن برده بدون تضرره والمراد به عين كان عند البعض ولم يرده المشتري عند البعض عند البحر ولا عند القبض، لأن ذلك إزاء به. بس. باب خيار العائد، یہ باب خیار عائد کے بیان مصنف رحمت اللہ علیہ خیار شرط اور خیار رویت پر خیار عائد آلوچنا کرتے ہیں، خیار شرط اور خیار رویت کے مقدم کرتے ہیں، اور وہ دوئی کے مقدم کرتے ہیں ای کرنے وہ دیدے اقوا আর খেয়ারে আয়বটা হলো আদনা, আর আকোয়া মুকদ্দম হয় আদনা মুআখখার। ওই দুইটা আকোয়া কেমনে আগেও বলা হয়েছে যে খেয়ারে রুইয়াত এবং খেয়ারে সব থাকা অবস্থায় লুজুমে আকদ হয়, চুক্তিটা অপরিহার্য লাজেম হয়, যতক্ষণ পর্যন্ত খেয়ার সাকেত না হবে ততক্ষণ পর্যন্ত এটা লাজেম। আর খেয়ারে আয়বের মধ্যে লুজুমে আক, তার মানে কি এখানে চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে লাজমি, এখন আয়বের কারণে মানে আক, আর ওখানে লুজুমে আকদি হয় তামামে আকদি হয়, তাহলে তামামে আকদ হয়েছে তামামে আকদ, তো যেটা আকদ হয়নি বেঁচে কিনা চুক্তি হয় না এটা তো শক্তিশালী আক, আর যেটা হয়ে গেছে তো শেষ এখন এটার মধ্যে এই জন্য এটা আদনা, আদনার আলোচনার পরে আসছে আকুয়ার আলোচনা আগে আসছে। বাবু খেয়ারি লাইট এই বাব খেয়ারি আয়াত কে বয়ান ওই যা ইত্তলা মুস্তারি আল আইন ফিল মুবি ফাহুয়া বিল খেয়ার ইনশা আখাজাহু বি জামিই সাম ওয়া ইনশা আর وإذا ابتلى المشتري على عيب في المبيع مشتري قديم شكيس هنا القرى تكفي شعودية ديس مبيع شنية ديس هر قرى ديكس بازانس باباستو با بابي پرتخو قرس ده ارمد عيباس فهو بالكيار انشاء اخذه بجميع السمن وانشاء اغد তাইলে মুস্তারির এই অধিকার থাকবে, ইচ্ছা করলে সে টোটাল যে মূল্য আসছিল সেই মূল্য বিনিময়ে এই ববিটাকে নিবে পয়সা, আর সে এটাও করতে পারে যে না ভাই এটা না আয়বদার সুতরাং এটা আমি নিব কেন লিআন্না মুতলাকাল আবদ ইয়াকতাজি ওয়াসফাস সালাম, যখন আমি বললেন ভাই এই জিনিসটা আমারে দেন আর আমি কইলাম যে ঠিক আছে আমি দিলাম, আপনি বললেন যে ভাই আমি নিলাম, আমি কইলাম যে এত টাকা, আপনি বললেন ঠিক আছে নেন এত টাকা, এই যে লেনদেনের চুক্তিটা স্বাভাবিক গতিতে যে হইতেছে স্বাভাবিক গতি, এটা চাহিদা হলো এই যে জিনিসটা যে জিনিসটা আপনার কাছ থেকে আমি নিতেছি ওই জিনিসটা ওই রকম, এর মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি থাকতে পারে, এটা এলো স্বাভাবিক গতিতে যদি লেনদেন হয় তাহলে যে জিনিসটা যে কিনে ওই জিনিসটা যে অস্পের সাথে থাকা দরকার সেই অস্পের সাথেই থাকতে হবে স্বাভাবিক লেনদেনের। এখন যখন এই সালামতের অস্প অর্থাৎ সালামতের অস্প থাকতে হবে সই সালামত, এখন যখন সালামতের অস্প ফৌত হয়ে গেছে পাওয়া যাইতেছে না, তাহলে এখন মুস্তারি খেয়াল থাকবে যে আমি তো ওই জিনিসটা নিছিলাম কিন্তু এটা তো এরকম হইল না সুতরাং এটা আমি নিব না, এটা আপনি নিয়ে নিন, কারণ এটা যদি অধিকারটা না থাকে তাহলে মুস্তারি এত ঠকে দিতেছে, এত যে জিনিসটা যে কাজে লাগে নিতেছে ওই কাজটা তো তার এই জিনিসের দ্বারা হবে না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হইতেছে, তো এই ক্ষতিগ্রস্ত একজন উপরে চাপায় দেওয়া ক্ষতিটা চাপায় দেওয়া এটা তো বৈধ না। তবে মুস্তারি সাহেব আয়াত দেখার পর কয় আচ্ছা ঠিক আছে এটা আমি রেখে দিই, তবে এটার তো দাম এটা 100 টাকা দেখে দিলাম, 10 টাকা তো এটা মার্কেটে এই এই অস্ত্র যে অস্ত্রহন আছে আয়াত দেড়শো, এটা তো 10 টাকা মার্কেটে কম, সুতরাং 90 টাকা দিয়ে আমি নিয়ে নিই, এইটা করা তার জন্য জায়েজ হবে। কারণ হলো এখানে আকদর চুক্তি রয়েছে মুতলাক, এই জিনিসটা কিনে নিতেছে, আর মুতলাকে আকদের মধ্যে আউসাফের উল্লেখ করা হয় নাই। মুতলাকে আক মানে কইতাছে যে আমি এখানে তোমার কাপড়ের থানটা নিতেছি, এই থানের মধ্যে 10 গজ কাপড় আছে, প্রত্যেক গজ 10 টাকা করে 100 টাকায় নিতেছি। এরকম যদি বাঙ্গা বাঙ্গা সব দিক বলে দিত তাহলে প্রত্যেকটা দাম মূল্য অস্প যদিও এগুলি গজের মধ্যে অস, কিন্তু অস্প এটা সামানের মোকাবেলায় হয়, কিন্তু যখন মুতলাক মহাজ আদ হয় মুতলাকে আগদের সময় আউসাফ যেটা আউসাফের মোকাবেলায় কিমত আসে না সামান আসে। সুতরাং যেহেতু অস্ত্রের মোকাবেলায় কিমত আসে না, সুতরাং আপনি কম বেশি এটারে বাড়ায় কমায় আপনি যেই করবেন এটা সুযোগ। আর দ্বিতীয় একটা তৈল হলো দ্বিতীয় যুক্তি, আর একটা হলো যে মুস্তার হিসাব তো আপনার কাছে 100 টাকায় বেচছে জিনিসটা না, বাইশাবে 100 টাকা দিয়ে আপনার কাছে বেচছে, তো 100 টাকা দিয়ে বেচার পর আপনি যখন 90 টাকা দিতে চাইবেন সে তো 90 টাকা নিতে সম্মত না, সে তো এটা 100 টাকাই বেচতেছে, সে তো সেও তো ক্ষতিগ্রস্ত হইতেছে, আপনি 10 টাকা যখন কম দিবেন তখন সে ক্ষতিগ্রস্ত হইতেছে না, সুতরাং তার ক্ষতির থেকেও বাঁচতে হবে। আবার আপনি অস্ত্র সালামত না থাকার কারণে আপনারও তো ক্ষতি হইতেছে, তাই আপনারও ক্ষতি থেকে বাঁচতে হবে। মানে ক্ষতির থেকে বাঁচার শুরু হলো এই যে মুস্তারি মুবিরা বায়ের কাছে রদ করে দিয়ে দিল, তাহলে রদ করে দিয়ে দিলে বায়ের ক্ষতি নাই, কারণ হ্যাঁ জিনিসটা পাই গেছে, 10 টাকা কন্ঠ মারতো নাই, হ্যাঁ জিনিস পাই গেছে, আর বাইরের ক্ষতি থেকে বেঁচে গেছে, 10 টাকা কম এনে তার ক্ষতি হইতেছিল, এটা থেকে ক্ষতি থেকে বেঁচে যায়। লাস্টে এসে সাহেব হেদায় বলতেছেন যে আয়েবের দ্বারা যে মুস্তারি যে মুভির মধ্যে আয়েব পাইছে, আয়েব পাইলে ফেরত দিতে পারবে, আয়েবের দ্বারা মুরাদ হলো এই আয়েবটা বায়ের কাছে থাকা অবস্থায় ছিল, কারণ মুস্তারি কিনার করে তার কাছে আয়েব যদি আয়েব লাহেক হয়ে থাকে তাহলে এই আয়েব দত্তব্য হবে, আর বায়ের কাছে ছিল মুস্তারি যখন কিনছে চুক্তি করছে নিয়ন্ত্রণ নিচ্ছে কব্জা করছে কোন সময় হ্যাঁ এদের খেয়াল করে নেয় দেখেন এরপরে তার কাছে আয়েব। হ্যাঁ যদি বায়ের কাছে কিনার সময় হ্যাঁ দেখে যে এটা গাও আছে লইতাছে তারপরে গাও দিকে এখন যদি কই এটা তো আয়েব আছে গাও আছে আমি নিতাম না এইভাবে তো। ওয়াইজা ইত্তালাল মুস্তারি আলা ইবনতিল মুবি, ওয়াইজা ইত্তালাল মুস্তারি আলা ইবনতিল মুবি, জব মুতালেহ মুস্তারি আলা ইবনতিল মুবি, মুবি কে আন্দর কিছু আয়াত কা ফাওয়া বিল খিয়ার ইনশা আখাযাহু বিজামি সামান ওয়া ইনশা রাদ্দা, উসকে লিয়ে ইখতিয়ার হে চাহিয়ে ও উস মুবি কো জমি সামান সে লে ওয়া ইনশা রাদ্দা, আর আগে চাইয়ে উসকো কিয়া কর দে রদ কর দে কেন লিআন্না মুতলাক আল আক ইখতাজি ইয়াসফ আস সালাম, এখানে আগে ভাইয়ের চুক্তিটা স্বাভাবিক একটা চুক্তি হয়েছে যে তোমার কাছে এই জিনিসটা আমি নিতেছি হ্যাঁ করতেছি আমি দিতেছি এত টাকা বাস ঠিক আছে তেরে একটা মুতলাক আগে লিআন্না মুতলাক আল আক ইখতাজি ইয়াসফ আস সালাম, স্বাভাবিক গতিতে কিনলে যে জিনিসটা কিনা হয় ওই জিনিসটা যেরকম স্বাভাবিক মার্কেটে থাকে এরকমই হওয়া উচিত, এইটাই টাকা যা করে এটাই চাই লিয়ানা মুতলাক আল আক ইসলেকে মুতলাক আক একটা জি ওয়াসফা সালামা মুবিকে আন্দর সালামত কে ওয়াসফা টাকা যা করতে হয় তা ইন্দা পাওয়াতি এত খাইয়েন সং এখন ধর অস্ত্রের সালামত মুবির মধ্যে হওয়ার চাহিদা এটাই নিয়ম তখন পাওয়া যাইতেছে না যে তোসবি সালামত বা ইন্দা ফাওয়াতি ইয়াতখাইয়াল তোসবি সালামত ও ধুনি কি সুরত নে মুস্তাইকু কিয়া হোগা কিয়া কাই লা ইয়াতাদাররু বিলুজুমি মা লা ইয়ারদাবি যেন যে জিনিসের উপরে আয়াত সহ যে জিনিসের উপরে সে সম্মত না এটা তার জন্য যেন লাজের না হয়, কারণ হয়তো আয়াত সহ এটা নিতে রাজি না। তাহলে এখন যদি আমরা এটা কেয়ার না দিই তাহলে তার জন্য এটা নেওয়া অপরিহার্য হয়ে যাবে। কাই লা ইয়াতাদাররু তাকে দরর না পৌঁছে বিলুজুমি মা লা ইয়ারদাবি উস মুবিল আদম হুনি সে জিস পর ও রাদি নেহি হ্যায় ওয়ালাইসা লাহু আন ইউমসিকাহু ওয়া ইয়াখুযা আন নুকসান। মুশতারি এই অধিকার নাই যে মুবিরে ধরে রাখকে দিবে, ঠিক আছে আয়াব আছে রাখকে দিলাম কিন্তু 10 টাকা কম তোমার 10 টাকা দিব না। ওয়ালাইসা লাহু আন ইউমসিকাহু আর জায়েজ নেই কে আই ইউমসিকাহু মুশতারি মুবি কো আপনে পাস রুকে রাখে ওয়া ইয়াখুযা আন নুকসান আর বায়ে সে নুকসান লে কেন لان الاوصاف لا يقابلها شيء من الثمن في مجردها এখানে মুজাররাদে আক্ত বইলে এই কথা বলা হচ্ছে যে ওয়াসফের কথা উল্লেখ করা হয় নাই যে এই কাপড়টা 10 গজি প্রতি গজ 1 টাকা করে এইরকম এটাই হলো যে ঠান্ডা তোমার কাছে ব্যস্ত আছে মুজাররাদে স্বাভাবিক না আলাদা কোনো لان الاوصاف لا يقابلها شيء من الثمن اسلئے کہ اوصاف جو ہے اس کے مقابلہ میں سامان کا کوئی شے نہیں ہوتا ہے وصف کے مقابلہ کیا ہے نا سامان فی مجرد الحق مجرد عقد میں مطلق عقد کے مدے اوصاف کے مقابلہ کیا ہے نا سامان ولانه لم يرضى بدواله عن ملكه باقل من المسمى আর দ্বিতীয় তো হলো বায়ে ওইটা তো হলো মুশতারির বিষয়টা গেছে যে আউসাফের মোকাবেলায় কি আসে না কিমত আসে না তবে কম কম কম দিতে পারবেন না। আর ওয়ালিয়ান্নাহু লাম ইয়ারদা বিজাওয়ালিহি আন মিলকিহি বিআকালি মিনাল মুসাম্মা আর বায়ে সাবে তার মিলকিয়তের থেকে মুবিটাকে জায়েল হওয়ার উপরে রাজি না বিআকালি মিনাল মুসাম্মা 100 টাকা যে বলা হয়েছিল ঠিক 10 টাকা কমের উপরে সে এটা সম্মত না। ولانه لم يرضى ورسله کے بائے راضی نہیں ہے بزوالہ ام ملکہ اس کے ملکیت سے مبی زائل ہونے پر باقل من المسمى قیمت مسمى سے زیر تنیر دارن کرا ہوئی چیز جیتا آلوچن کرا فیتدرر بھی جدی کم ٹکا تار نیتے ہوئے تار درر ہوئی چیز دوست ٹکا ودف الدرری عن المشتری ممکنون বাকি কথা হইলো অস্ত্রের মধ্যে অস্ত্র সালামত না থাকার কারণ তো মুশতারির যদি আপনি এটা চাপায় দিয়ে দেন তাহলে তো তার ক্ষতি হইতেছে কোন সম্ভব আছে তার ক্ষতি ক্ষতিপূরণের পথ আছে ওয়া দফউ দররি আন মুশতারি মুমকিনুন আর মুশতারি সে দরর কো দফা করনা মুমকিন হে বিরদ্দি মুবিকো রদ করলে বিদুনি তাদাররুহি বগৈর উসকে তাদাররু হোনে কি তার ক্ষতি এইন কারো ক্ষতি হইতেছে সবাই সমান সমান ওয়াল মুরাদ বি আইবুন ক্যানান্ডাল বায়ে এমন ওই যে যদি মুভির মধ্যে আয়েব পায় মানে আয়েবের দ্বারা মুরাদটা কি ওয়াল মুরাদ বি আইবুন ক্যানান্ডাল বায়ে আর আয়েব সে মুরাদ ও আয়েব ক্যানান্ডাল বায়ে জু মুভি কে আন্দর বায়ে কে পাস ولم يره المشتري عند البيع ولا عند القبض اور مشتری اس کو نہیں دیکھا بائی کے وقت اور نہ کہ قبض کرنے کے وقت چکتی سمے دے نہیں اور قبض کرنے سمے دے نہیں مبین مت جی ایت تھا لیا نزال کے رضام بھی میں رضام بھی جدی دیکھ کے ایتا ہے قبض کے سمے اتوا اگ دے سمے تالی تو ایتا بوجھ جاتا ہے جی ایت چھو ہے راضی اس سوتن دہنے وكل ما اوجب نقصان الثمن في عاده التجار فهو عيب يعني مصنف رحمه الله عليه صاحب الكتاب اتا نيتي মেলে দিতেছে যে একজনে একটা জিনিস কিছু কয় মে এটা আয়াত আরেকজনে একটা কিনছে, এই আমি আইডা আয়াতদার, বরং বরং করে সবাইকে আয়াতদার আয়াতদার করে হেরে ধরে ফিরে দিব, কইলি হয়ে যাব, তাহলে তো বেশি কিনা সত্যি কাজে শৃঙ্খলা থাকতো না। তাহলে যার যারা মনে চায় এই যার মধ্যে আয়াত করে হেরে ফিরত দিয়ে দিতে হলো, ওটা সুতা ভাই করে এটা রেখে করে নিব ফিরত দিয়ে কয়টা খুলি। আয়াতদার বলতে হইলে এটা একটা নীতিমালা আছে, সেই নীতির আওতার মধ্যে যদি পড়ে তাহলে আয়াত, আর নীতির বাইরে যদি যায় তাহলে আপনি যতই আইম আইম আইম আইম করেন এই বেকামে গুতো। সেই জিনিসটা কি কয়, ব্যবসায়িক সম্প্রদায় পণ্যের মাঝে যে জিনিসটার কারণে মূল্য কমায় দেয় সেটাই আয়াত হিসেবে সাব্যস্ত। ব্যবসায়ীরা পণ্যের মাঝে যে ত্রুটির কারণে মূল্য কমায় দেয় সেটাই হবে আয়াত। আর এরকম ত্রুটি আছে কিন্তু ব্যবসায়ীরা, আপনি যারা কইতেছেন এটা আছে কিন্তু ব্যবসায়ীরা এটার কোন ত্রুটি ধরে না, মূল্য কম ধরে না, বাস নিতেছেন যাদারছে দিতেছে, এরকম কিছু করলে কাম হবে, এটাই হলো মূল নীতি। ওয়াকুল্লু মা আওজাবা নুকসান সামান ফি আদাতি তুজ্জার ওয়া আইবুন, আর ওয়াকুল্লু মা আওজাবা নুকসান সামান ফি আদাতি তুজ্জার তাজিরু কে আদত মে জু সামান গেটনে কো ওয়াজিব করতা হ্যায় জো সাহেব পাওয়া ওই কে আয় লিয়ান তাদাল্লুল বি নুকসানিল মাল, একটু ট্যাগরা আছে একটু এই মুসুরা মারে এইগুলি আয়েব না, ট্যাগরা মুসুরাই তো সব জিনিসের লেপ্যা টেপ্যা একেবারে মূর্তির মতন এক ধরনের এরকম তো হয়, একটু ডিস্টেন্স তো হয়, একটু বড় তো থাকে। কয় হ্যাঁ, যদি মূল্যবানের মাঝে কম পড়ে যায় তাহলে এইটাই হলো ক্ষতির কারণ, এটাই হবে কি ক্ষতি। লেন তাদাররা বি নুকসানি মালিয়া, ইসলিকে জরুর তো হে এ নুকসানি মালিয়ত সে ওয়াজালিকা বি ইনতিকাসিল কিমা, আর এটা কিমত যদি কমে যায় তাহলে এটা বোঝা যায় ওয়াজালিকা বি ইনতিকাসি ইমা, আর এ এ কিমত ঘটনে সে ওয়াল মাজাউ মারিবাতি উরফি আহলি, আর এই কিমত কমলো বাড়লো যে এটা পিচিন মেরে কেমনে কয়েটা চীনার নিয়ম হলো উর্ফ আহলি, এর আহালের যে প্রচলন আছে উরুফ আছে, আর আহাল হইলো এই জায়গার মধ্যে ব্যবসায়ী। কেয়ারে আয়েবের মূল আলোচনাগুলি করার পর এখন সুরতে আইতেছেন যে কুন্ডা কুন্ডা এমনি মৌলিকভাবে বইলে আসছে, এখন দৃষ্টান্ত এবং মিসাল দিয়া এই বিষয়গুলি পরিষ্কার করিয়া দিতেছে। কয়ে গোলাম যদি বাজ্ঞা যায় অথবা বিছানার মধ্যে যদি মুত্যে দেয় কিংবা যদি চুরি করে, আর এটা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সগি, এখানে মুস্তারির কাছে গিয়া সেগারতের কালে মুত্যা দিছে বাইজ্ঞা গেছে চুরি করছে তাহলে আয়েব হিসাবে, কিন্তু নাবালে গোলাম এই আয়েবগুলি ছিল বায়ের কাছে, নাবালে গোলামের মাঝে এই আয়েবগুলি বায়ের কাছে ছিল, মুস্তারির কাছে যাওয়ার পরে স্বাভাবিক হয়ে গেছে, গোলাম কি হয়ে গেছে স্বাভাবিক হয়েছে বালে গেছে, বালে হওয়ার পরে এই আয়েবগুলি দেখা গেছে, তাহলে এই আয়েবের কারণে মুস্তারি এই মুবিরে বায়ের কাছে ফেরত দিতে পারবে, কারণ কিতাবি আছে। وَالْإِبَاقُ وَالْبَوْلُ فِي الْفِرَاشِ وَالسَّرَكَةُ فِي الصَّغِيرِ عَيْبٌ مَا لَمْ يَبْلُغُ فَإِذَا بَلَغَ فَلَيْسَ ذَلِكَ بِعَيْبٍ حَتَّى يُعَابِدَهُ بَعْدَ الْبُلُوغِ وَالْإِبَاقُ وَالْبَدُرَا هُنَا وَالْبَوْلُ وَالْتَيْشَابْ كَرْنَا مُتْنَا فِي الْفِرَاشِ بِچُنَا وَالسَّرَكَةُ وَالْچُورِي كَرْنَا فِي الصَّغِيرِ عَيْبٌ یہ صغیر کے اندر عیب ہے مَا لَمْ يَبْلُغُ جب تک وہ بالغ نہ ہو মুস্তারি নেওয়ার পরে সগির আসছিল আয়েব, আর ইবারতের মধ্যে সামনে আসছে ব্যাখ্যা বুঝাই দেবে, নিয়ে টেনশন করবেন। ওয়ালিবা কোয়াল বাবলু ফিল ফেরাশি আসসারাকাতু ফিসসামিরি আয়বুল আয়েব মা লাম ইয়াবলুগ জব তক ও বালিগ না, বা ইজা বালাগা ফালাইসা যালিকা আয়বুন জব কে বালিগ হো যায়ে তো ও উসমে আয়ব নি হাত্তা ইউআবিদাহু বাদাল বুলুগ ইয়াহা তক কে লোটে দুবারা হো বাদাল বুলুগ মুআবাদা করে দ্বিতীয় বার আসে বাদাল বুলুগ, অর্থাৎ এটা বালিগ হওয়ার পরে যদি আবার দেখা দেয় তার অর্থ হলো কি সগীর কিনছিল বা মুস্তারি ইয়ার কাছ থেকে সগির অবস্থা কিনছে, কেনার পর এটা বায়ের কাছে চলে গেছে, চলে যাওয়ার পরে সে শুনছে যে এটার মধ্যে কি আছে আয়ব আছে, হেকাতে গিয়া কি হয়ে গেছে বালে দিছে, এতটুকের দ্বারাই এটার মধ্যে আয়ব সাব্যস্ত হবে না, যতক্ষণ না পর্যন্ত তার কাছে আসার পর আবার এই জুনুন ইয়ত বা পেশাব করা বা আরেকটা যেটা আছে এই তিনটা যদি কি হয় প্রকাশ বা চুরি করা তাহলে এটা আয়ব হিসেবে সাব্যস্ত। উপরে উল্লিখিত যে সমস্ত আশিয়াগুলি আছে আয়াতগুলি আছে যবকে জহের হো ইন্দাল বায়ে এটা বায়ের কাছে বাই সাহেবের কাছে ছিল, সুম্মা হাদাসা তিনদাল মুস্তারি ফি সিগারিহি আর ফের ওহি আয়েব হাদে সোয়া মুস্তারি কে পাস ফি সিগারিহি উনকে সঞ্চ বচপন হি মে তালা হুয়া ইয়া মুতা, তো মুস্তারি কে লিয়ে জায়েজ হ্যায় কে ইস আয়েব ইন আয়েব কি ওজহ সে উসকো কিয়া করে লিয়ানা আইন জালিক, কারণ এটা হলো ওই দেয় যেটা বৈষ্ণবের কাছে আছে। ওয়াই হাদাসাত বাদা বুলুগিহি লাম ইয়ারুদ্দা এহানে যদি কিনছে বৈষ্ণবের কাছ থেকে কি নাবালিক আর মুস্তারি সাহেবের কাছে কি স্বাভাবিক হয়ে গেছে এরপরে ওই আয়াতটা ওয়াই হাদাসাত বাদা বুলুগিহি লাম ইয়ারুদ্দা যদি বালিগ হওয়ার পর এটা জাহির হয় তাহলে এটা কি করতে পারবে রদ করতে পারবে, লিআন্নাহু গাইরুহু কই এখন যে চুরি করা এখন যে ভাগ্যা দেওয়া এখন যে মিথ্যে দেওয়া এই যে পাওয়া যাইতেছে এইটা নাবালিক থাকা অবস্থায় বাইসাবের কাছে যে কাজ দিয়ে হয়েছে এইটার ভিন্ন এটা আগেটা কেন ভিন্ন এটা মুসানি কি কই وهذا لأن سبب هذه الأشياء يختلف بالصغر والكبر كسوري كورا في سبرا بجر و سوتو سموية و برو سموية المدى إذا سبب كارون بي كارون بي جهي تو آگه باگ جه جه كارونه আর এখন যে বাক্তা সে এইটার কারণ ওইটা না, সুতরাং এইটা আগের তারাই না তার কাছে থাকা অবস্থা তোমার কাছে কারণে তুমি ফিরত দিতে আগর বালে গুনে কে বাদ মুশতারি কে পাস হাদিস জাহির হো তো লম ইয়ারুদ্দা মুশতারি উসকো রদ নহি কর সকে লিয়ান্নহু গায়রুহু ইসলিয়ে কে মুশতারি কে পাস জো আয়াত জাহির হুয়া হ্যায় ইয়ে বায়ে কে পাস জো জাহির হুয়া তো উসকে গায়েব ওয়া হাযা লিয়ান্ন সবাব হাযিহিল আশিয়া আর ইয়ে ইসলিয়ে কে ইন আশিয়া কে সবাব ইখতালিফু বিসসিগারি ওয়াল কিবার ছোটা আর বড় হুনে কে হালত নি মুখতালিফ হয়ে যায় সবাব পরিবর্তন হয়ে যায় আর এটা শরীয়তের বিধান ইল্লাত এবং সবাব পরিবর্তন হয়ে গেলে হুকুম কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যায় ইল্লাত আর সবাব যদি পরিবর্তন হয়ে যায় তাহলে হুকুম পরিবর্তন হয়ে যায় তবে ইল্লাত এবং সবাব বলা মতনে চিনতে হবে মানে আপনি যদি একমাত্র ইল্লাত মনে করেন তাহলে সমস্যা হয়ে যাবে জন্য ইল্লাত কোনটা আগে খুঁজে হয়ে যাবে বাইকে لأن سبب هذه الأشياء يختلف بالسيجار والكبار إذا إيشمستو يا فراغولي আমার কাছে বেশি স্পষ্ট স্পষ্ট করে লাগি একটু কয়েক বছর ধরে পড়াইতেছে এই ডাইরেক্টর আর দ্বিতীয়ত তুকি উসমানী সাহেব কিতাবাদি পড়ার কারণে এইগুলি ভুল হয়ে যেতেছে এত পরিষ্কার হইতেছে আগে এইগুলি অনেক জিনিস আছে এই তো সাহেব দয়ার ইবারত যেগুলি তো এই সাগরের মাঝে ওই যে উনি তো ব্যাখ্যা করছে তারপরে ওইটা সাগরের মাঝে মানে এক কুড়া পানির মতো মানে এইগুলির মধ্যে প্রত্যেকটা ইবারতের মধ্যে এত ব্যবহ আছে এত কথাবার্তা যেগুলি একটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় জন্য এখন মানে জিনিসগুলি ক্লিয়ার কি অনেক দিনে ইয়া লাগে হঠাৎ করে হয়ে যায় আমি মজির অংশ আসছিল পান খাইতো আর আসতো আসতো আর মস্ত কিন্তু আসে ভাবে لأن هذه سبب هذه الأشياء يختلف بالسيجار والكبر بل بولو أجل بل قال এবং যুব যুবক অবস্থা এটা ভিন্ন হয়ে ফাল বাউদু বিল ফিরাশি ফি সিগার লি দুরফি মুসাক মাসানা মাসানা বলা হয় মূত্রথলি জুলি মূত্রথলি এই মূত্রথলি দুর্বল থাকে শুধু থাকে যখন ছোট অবস্থায় থাকে তখন মূত্রথলিটা দুর্বল থাকে অর্থাৎ ওইটা বাইন্ডিংটা যে থাকে বাইন্ডিংটা বেশি শক্ত থাকে না বাইরে অথবা জায়গাটা যেটা জায়গাটা কম থাকে কম থাকার কারণে ওই একটু পরে পরে টলটল করে বাইরে যায় আটকে রাখার যে ক্ষমতাটা এটা থাকে এই কারণে বাল্যকালে যেটা হয় এটা জুলফে মুসানার কারণে মুসানা মুসানা হইল মূত্র থলি যেটা রেখে পাল বাউলু ফিল ফিরাস ফিল সিগারি লিজুর ফিল মুসানা আর মুসানার বাংলায় উর্দুতে মুসানাই কয় মুসানাকে কমজোরি কি ওয়াজ আছে সিগার মে এ বিছুনা কে আন্দর পেশাব কর দিল ওয়াবাদ আর কি বার নিদাইন ফিল বাতেন আর বড় হওয়ার পরে বুঝতে দেয় যে এইটা ভিতরে শয়তান অসুস্থতা ভিতরে অসুস্থতার কারণে এটা আগেরটা নাই সুতরাং এখন যে আয়াত দেয়া যাচ্ছে সেটা ব্যামারের কারণে ব্যারামের কারণে আর আগের আয়াত যেটা ছিল এটা হলো জুলফে মুসানার কারণে যে সবই ইল্লতি পরিবর্তন হয়ে গেছে সুতরাং এইটা আপনি আয়াত হিসাবে ফেরত দিতে পারবেন ওয়ালিবা ফি সিগার লিহুবিল্লাহ আর বাইকে যাওয়া বাল্যকালে এটা হলো খেলাধুলা টিং টিং টিং টিং টিং টিং করলে সারাদিন কাম করতে মনে হয় গুর গুর করে খালি ধরে নিখে রে বাল্যকালে ওয়ালে এবার খুব হিসেগার ইহুবিল্লাহ খেল দুল কি মহাব্বত ও সারাকা লিকিল্লাতিল মুবালা আর চুরি করে যে চুরি করার ছোট কালে এটা উদাসীনতার কারণ এটা মানে বুঝছে শুনে এরকম না পাইছে লইছে এরকম উদাসীন লিকিল্লাতি মুবালা লিকিল্লাতি মুবালা কি হবে কিল্লাতি মুবালা মানে উদাসীন ওয়ালিবা কুফিস সিগার লিহুবিল আবি ওয়াস সারাকা লিকুল্লি লিকিল্লাতিল মুবালা আর সারাকা এ কিল্লতে মুবালা কি আছে ওয়া হুমা বাদাল কিবার লিখুবসিন ফিল বাতে আর বড় হইয়া আর চুরি করা এটা হলো ভিতরের শতা লিখুবসিন বাতে খাবাস হবি সুতরাং এই সবাব আর ওই সবাব ভিন্ন হয়ে গেছে এই কারণে এটা আয়াত ওয়াল মুরাদু মিনাস সিগার মা ইয়াকুলু ফা আম্মা আল্লাযী লা ইয়াকুলু ওয়া দাল লাবিকুন ফালা ইয়াতাহাক্কাকু আইবা আর সগিরের দ্বারা মুরাদ হইল যে বুঝে এক বালে বুঝতেইব এরকম যে বুঝে আর যে বুঝে না আর আড়ায় যায় এইদরে আবেগ বলবে অনেক মানুষ আছে না একটা হলো নিখুঁজ আর একটা হলো পালায় গেল দুইটা দুই জিনিস না একটা হলো নিখুঁজ হয়ে গেছে আটতে আটতে গেছে গেছে কোন দিকে গেছে গেছে গেছে গেছে হজ করবার যাই হজ করবার গেলে তাহলে প্রথম কয়েকদিন নতুন জানার পুরান জানে একই অবস্থা প্রথম কয়েকদিন দেখবেন যে বিশেষ করে প্রথম দিন দেখবেন যে রাস্তা হান হারায়া বাসা হান খুঁজতে খুঁজতে সারাদিন মনে হয় বাইরে নিশ্চয় দেখা যায় জানতে বাইরে দিচ্ছেন বাইক দেখা যায় মনে করতেছেন যে তাই ভুল না ওই যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে যে বাসাতে বাইরে দিচ্ছে ওইখান থেকেই বাইতুল্লাহ দেখা যাইতেছে তো ওই সময় আরে এই জিনিসটা মাথার মধ্যে এত ধরে না বাইতুল্লাহ দেখতেছি চলে যাচ্ছে হ্যাঁ তো বাবা হয়েছিল দেখা যাইতেছে কিন্তু পরে ঠিক করতে যাবেন করতে যাবেন কারণ মোবাইল নম্বরও থাকতো না কোনো কিছু থাকতো না প্রথম দিন তো এই সমস্যা এরপরে ঘুরতে ঘুরতে এই জায়গার মধ্যে চক্কর খাইতেছে সারাদিন আমার হয়েছে দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ না দ্বিতীয় বর্ষ ওই আগের বছর তো ঘুরছি গেছি সত্যি নি পরের বর্ষ মনে হচ্ছে এইটা তোর কোনো সমস্যা নাই তো বাস আমি মানে বাইরে গেছি গা এখন আর এই দিন কিন্তু প্রথম দিনের এই টক সাই টাই করিয়া ই করিয়া হলক টলক করিয়া মোটামুটি অনেকটা প্রেশন একদিন তো দীর্ঘ সফর সফরের পরে তারপরে বিশ্রাম না করে যদি আপনি এখানে চলে আসেন এগুলি করিয়া তাহলে মোটামুটি ভাবে দুই তিন ঘন্টার সময় লেগে যাবে আর এটা দৌড়াদৌড়ি রূপে থাকতে হয় এরপরে হলক টলক করে হাত পাও মোটামুটি সাইডা দেয় এরপরে আইসে সরাসরি যদি বাসায় একটু আরাম করার এই সমতা আছে আয় গিয়ে একদম শুয়ে যাবো একটু ঘুমাব এমন এত এই যে এই দুই তিন ঘন্টা বাড়ি চক্কর যা আগের অভিজ্ঞতার উপরে মনে করা হয়েছে যে তো সব কিছু চিনি পরে এই নয় যে গলির সব গলির মা তার মধ্যে মানে কোন জায়গায় কোন বাসা এটা চিনা যায় তো একটা তো নিখুঁজ হওয়া আরেকটা হলো ভাড়ায় যাওয়া দুটো বেশ কম তো যেটা পালাইয়া যায় এইটা হলো আয় আর যেটা নিখুঁজ হয়ে যায় মানে বুদ্ধিও নাই মানে ওই রাস্তা দিয়ে বাড়িছে এদিক দিয়ে গেছে গা আর পাওয়া যাচ্ছে আবার খুঁজিয়া খাইজা তালাশ করে তো কইতাছে যদি দল হয় তাহলে এটা আয়েব হবে না والمرادو من الصغير من يأكل فأما الذي لا يأكل فهو ضال لا بكون فلا يتحقق عيبا والجنون في السجار عيب أبدا أو জুনুনিয় এ সিগার কে আন্দর আইবুন আবাদা এ আয়েব হে হামেশা মালাউ ইজা জুননা ফিস সিগার ফিয়া দিল বাই এখন আগে কই আছে যদি বিসনার মধ্যে মুত্তা দে পালায়া যায় চুরি করে তাহলে এই সুরতের মধ্যে নাবালিক অবস্থায় আর বালিক অবস্থা যদি হয়ে যায় তাহলে হুকুমের মধ্যে কি আসে যেতেছে ভিন্নতা কিন্তু যদি কিনা থাকে গোলাম আর এটা বাল্যকালই ছিল বাইক আছে আর এটা পাগল হইতো কারণ মুস্তারির কাছে বালি দিচ্ছে পাগল তাইলে এটা এক কারণ জুনুনি ইয়ত যেটা পাগলাম পাগলামি সবক যেটা এটা ওই মাওলার কাছে টাকা অবস্থা বাইরের কাছে টাকা অবস্থা যে সবক ছিল এখনো সবক এইটা যেহেতু ইলতের মধ্যে পরিবর্তন নাই সুতরাং হুকুমের মধ্যে পরিবর্তন নাই তার অর্থ হইল যে জুনুনি ইয়ত যদি মুশতারির কাছে আবার দেখা দেন, তাহলে এদের কি করতে হবে? আয়ের কারণে ফেরত দিতে বাড়ি হওয়ার পর। ওয়াল জুনুনু ফিস সাগীরি আইগুনা বাদান মানা হুজা জুননা ফিস সিগার, যাবকি জুনুন ইয়াতলাহেক ও বচপন মে ফিয়াদিল বায়ে সুম্মা আবাদাহু ফিয়াদিল মুশতারি ফের ফিহি ফের মুশতারি কে হাত মে লোট আয়ে সেগার কে হালত ও ফিল কে বা কবি কি বারে ইয়া তো বালিগ হোনে কে বাদ লোট আয়ে ইয়ার দুনো সুরত মে মুশতারি উসকো কিয়া করে রত লিয়ান্নাহু আইনুল আউয়াল, ইসলিয়ে কে জুনুনি ইয়া জু হে এ বায়ে কে পাস জু থা জু সবব থা উসি সবব কে ওয়াজা সে হোয়া ইজি সব ফিল হালাইন মুত্তাহিদ মুত্তাহিদ, ইসলিয়ে কে জুনুনি ইয়া এ সিগার আউ কে পাস দুনো হালত মে একই ওহোয়া ফাসাদুল আকল, ওইটা হলো বিবেকে আকলের বিকৃতি বা এই বিকৃতিটা এটা এই একবার যে করছে এটা ওয়ালাইসা মানা ওয়ান্না লা ইশতারিতু মুআবাদা ফি ইসমুফিল মুফিয়াদি মুস্তা, আর এর অর্থ এটা না যে সব সময়ের জন্য আয়ে অর্থাৎ জুনুনিয়তে আয়ে অনা মুস্তারির হাতে যদি জুনুনিয়ত না আসে তাহলেও ফেরত দিতে পারবে, এরকম আবাদান আইবুন আবাদানের দ্বারা এরকম মনে হতে পারে যে এটা সাবুক ক্ষণিকের জন্য সব সময়ের জন্য আয়ে, তার অর্থ হলো যে মুস্তারি আনছে আনার পর জরুরিয়ত তার কাছে আসে নাই কোনোদিন, তাহলে এটা আয়ের হিসাবে ফেরত দিতে পারবে না, তার কাছে যদি জাহের হয় তাহলে কি করতে পারবে ফেরত দিতে পারবে। ওয়ালাইসা মানা হু আন্নাহু লা ইশতারিতু মুআবাদা ফি ইয়াদি মুস্তারি, আর ইসকা মানা ইয়ে নেহি হ্যাঁ কে মুশতারি কে হাত মে জুনুনিয়ত কে মুআদা ইয়াদা লোটানা এ শর্ত নেই, লিয়ান আল্লাহ তাআলা কাদিরুন আলা ইসাল, আর এখানে কইছে যে জুনুনিয়তটা এটা মুশতারির হাতে আইবুন আর আমাদান বলা হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু মুশতারি কিনার পরে তার কাছেও এটা দেখা দিতে হবে, দেখা যাইতে হবে, আর যদি দেখা না যায় তাহলে মুস্তারি আয়বের কারণে ফেরত দিতে পারবে না আগের তার কারণে। বাকি কথা হইল যে জুনুনিয়ত এমন একটা আয়েব যেটা মানুষের মাঝে একবার যদি কোনো মানুষ পাগল হয় তাহলে এই পাগলামি আজীবনে তার কোনো দিনই না যায়, যত চিকিৎসাই করেন সব কিছু পাগলামি এটা আসবে থাকবে, এটা এজালা করা সম্ভব এটা হয়। তাহলে এখন মুস্তারির হাতে আসার পরে তো আসলো তো না জিন্দগিতে, তো কয় আল্লাহ তাআলা যেমনিভাবে এই রূপটা দিচ্ছেন এবং এটা জাহির হয় না, আল্লাহ ইচ্ছা করলে কারোর কাছ থেকে জাহির করে নিতে পারেন না, তো আল্লাহ তাআলা নিতে পারেন মুস্তারির কাছে যে না গেছে আসতেছে না, তাহলে আয় হিসেবে এটা সাব্যস্ত হবে না। লিয়ান্নাল্লাহ তাআলা কাদিরুন আলা ইজালাতি, ইসলিকে আল্লাহ তাআলা মজনু জুনুনি যত এজালা পড়নে পর তাহলে ওয়াইন কান কাল্লা আগার সে ওয়াইন কান কাল্লা মায়াস আগার সে বহুত হি কম হে জিসকা জাহির হুয়া হে পালা বুদ্ধা বিন হিজরত রদ করনে কে লিয়ে ইয়া আদা করনা কি আয়ে শনিবারের থেকে আর সকাল বেলায় ফজরের নামাজের পর 6:30 Thank you.